দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধুই পেলাম, এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধুই পেলাম। যদি জন্ম দাও আবার দয়াল মানুষ করো না, যদি দুঃখ দিতে চাও আমার পাথর করে দাও, যদি দুঃখ দিতে চাও আমার পাথর করে দাও। তুমি জন্ম দিলে আমার দয়াল মানুষ করো না, মানুষ করো না, মানুষ করো না, এ জ্বালা সইতে হবে না। এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধুই পেলাম, এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধুই পেলাম। যদি জন্ম দাও আবার দয়াল মানুষ করো না, যদি দুঃখ দিতে চাও আমার পাথর করে দাও, যদি দুঃখ দিতে চাও আমার পাথর করে দাও। তুমি জন্ম দিলে আমার দয়াল মানুষ করো না, মানুষ করো না, মানুষ করো না, এ জ্বালা সইতে হবে না। এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধুই পেলাম, যদি জন্ম দাও আবার দয়াল মানুষ করো না। শুধু হয়েছি অসুখী, তুমি বুক ভেঙে দিলে তাই জলে ভরে আঁকি। আমি সুখ আশা করে শুধু হয়েছি অসুখী, তুমি বুক ভেঙে দিলে তাই জলে ভরে আঁকি। শোনো দয়াল আমার বুকে তুমি হৃদয় দিও না, শোনো দয়াল আমার বুকে তুমি হৃদয় দিও না। তুমি জন্ম দিলে আমার দয়াল মানুষ করো না, মানুষ করো না, মানুষ করো না, এ জ্বালা সইতে হবে না। এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধুই পেলাম, যদি জন্ম দাও আবার দয়াল মানুষ করো না। শুধু ছলনা করে তুমি দিতে জানো ফাঁকি, তুমি এত মিঠুর তবু কেন দয়াল তোমায় ডাকি। শুধু ছলনা করে তুমি দিতে জানো ফাঁকি, আমি এত ডাকি তোমায় তবু দয়া তো হলো না, আমি এত ডাকি তোমায় তবু দয়া তো হলো না। তুমি জন্ম দিলে আমার দয়াল মানুষ করো না, মানুষ করো না, মানুষ করো না, এ জ্বালা সইতে হবে না। এই দুনিয়াতে জন্ম নিয়ে দুঃখ শুধুই পেলাম, যদি জন্ম দাও আবার দয়াল মানুষ করো না।